আল্লাহ তোমার নাম জপিলে লাগে মধুময়, তোমার নামের তসবিহ শুনি সারা জগতময়। আল্লাহ তোমার নাম জপিলে লাগে মধুময়, তোমার নামে তসবিহ শুনি সারা জগতময়। হিজল বনের পাখিরা সব মাতায় ভুবন করে কলরব, হিজল বনের পাখিরা সব মাতায় ভুবন করে কলরব, কণ্ঠে তাদের তোমার নামের, কণ্ঠে তাদের তোমার নামের সুর জেগেতিময়। আল্লাহ তোমার নাম জপিলে লাগে মধুময়, তোমার নামের তসবিহ শুনি সারা জগতময়। মাফ করে দাও এই গরিবে, তোমার রহম চাও, তোমার রহম ছাড়া আমার বাঁচার উপায় না। তাই তো তোমার তসবিহতে মন বিভোর হয়ে রায়ুনুখন, তাই তো তোমার তসবিহতে মন বিভোর হয়ে রায়ুনুখন, জীবনটা আজ বিলিয়ে দিতে, জীবনটা আজ বিলিয়ে দিতে চায় তোমার আশ্রয়। আল্লাহ তোমার নাম জপিলে লাগে মধুময়, তোমার নামের তসবিহ শুনি সারা জগতময়। আল্লাহ তোমার নাম জপিলে লাগে মধুময়, তোমার নামে তসবিহ শুনি সারা জগতময়। আল্লাহ তোমার নাম জপিলে।